টিভি বাংলা মানবতা সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي أضاء الله دربي يسعدني وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السماء عرفت الله ربي حلو حلو حلو حياتي السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون সম্মানিত ব্রাদার ইসলাম, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের তাফসির হবে সূরা নূরের আয়াত নম্বর 30 থেকে। এর পূর্বে আল্লাহ পাক অপরের বাড়িতে অনুমতি নেওয়ার বিধান উল্লেখ করেছেন, যেই বাড়িতে লোকেরা বসবাস করে। অনুমতি নিতে গিয়ে আরো বেশ কিছু জিনিসের খেয়াল রাখতে হবে, যার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। অনুমতি নিতে গিয়ে দরজার সামনে দাঁড়াবেন না, ডানে অথবা বামে একটু দাঁড়াবেন, যাতে করে দরজা হঠাৎ করে খুললে বাড়ির ভিতর গোটাই দেখে নেন, এমনটা না হয়। দরজায় যদি কোনো রকমের এক একটু ছিদ্র অথবা জানালা দিয়ে ছিদ্র কোথাও আছে, জানালা খোলা আছে, সেটা দিয়ে তাকাবেন না যে বাড়িতে কি আছে না আছে দেখি, সেটাও জায়েজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইরকম যদি কোনো বাড়ির ভিতরের দিকে কেউ তাকায় জানালা দিয়ে অথবা কোনো ছিদ্র দিয়ে, সেই সময় যদি তার চোখ কেউ চোখে আঘাত করে তাকে কানা করে দেয়, তাহলে তার কোনো অপরাধ হবে না। তাহলে কত বড় অপরাধ অপরের বাড়িতে তাকানো, জানালা খোলা আছে আর গোটা এলাকার লোক দেশের লোক যত লোক যাচ্ছে পথ দিয়ে তাকাচ্ছে বাড়ির দিকে, আর ইয়ে বাড়িওয়ালাও বেহায়া জানালা খুলে রেখেছে রাস্তার পাশে বাড়ি, রোডের পাশে বাড়ি। অনুমতির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস এটাও প্রমাণ করে, যদি জিজ্ঞাসা করে কে বলছেন, বাড়িওয়ালা হয়তো ভিতর থেকে জিজ্ঞাসা করছে অনুমতি যখন চাই কে বলছেন, তখন বলবেন আমি বলছি, যদি আমার আওয়াজ আপনার আওয়াজ চেনে, তারপরে বলবেন না যে আনা আনা। নবী সাল্লাম রাগান্বিত হয়েছেন, আনা আনা আবার কিসের, আমি আবার কিসের, নাম বলবেন, আমি আব্দুর রহমান বলছি, মোহাম্মদ বলছি, নাম বলবেন। বাইরে মহিলারা গেলে তাদের আদব কায়দা, এবং পুরুষরা যখন মহিলারা রাস্তাঘাটে চলাফেরা করছে সেই ক্ষেত্রে পুরুষদের চরিত্র কেমন হবে, যাতে করে অন্তর কুপ্রবৃত্তির অনুসরণ থেকে, জেনা ব্যবিচারের কামনা বাসনা থেকে, চরিত্রহীনতা থেকে পবিত্র থাকে। আল্লাহ পাক প্রথম পুরুষদেরকে সম্বোধন করে বলছেন, কুল্লিল মুমিনিন, হে নবী মুমিন পুরুষদেরকে বলে দাও, যারা ঈমান রাখে আল্লাহ পরকালে আল্লাহর বিধান পালন করো, সেটা হচ্ছে ইয়াগুজ্জু মিন আবসারহিম, তারা যেন তাদের দৃষ্টি সমূহকে অবনমিত রাখে। রাস্তায় চলবে তখন এই দিকে ওই দিকে এই দিকে তাকাবে না, যে পথে চলতে হচ্ছে রাস্তা দেখেন, ডানে বামে কি আছে ওসব দেখবেন না। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন জনঙ্গের সুরক্ষা করে, লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজতের বিষয়টি অত্যন্ত ব্যাপক। এমন কোন চরিত্র নিজের করবে না যেই চরিত্র মানুষকে পাপে লিপ্ত করতে পারে, জেনাবে বিচার করে না কিন্তু অপর পুরুষের সাথে বসে গল্প করে, মহিলা লজ্জাস্থানের হেফাজত করলো না, ধীরে ধীরে পদস্খলন ঘটতে পারে। দূর থেকে বাঁধ দিতে হবে, বন্যা যদি আসে তাহলে বন্যা থেকে রক্ষা করার জন্য বাড়িঘরকে দেশকে দূর থেকে বাঁধ বাঁধতে হয়। আল্লাহ পাক রব্বুল আলমিন চরিত্র গঠনের জন্য দূর থেকে বাঁধ বেঁধেছেন, তার একটি হচ্ছে হেজাব পর্দা, আর বাইরে গেলে দৃষ্টি নত রাখা। জালিক আজকালাহুম, এটাই তাদের জন্য অত্যন্ত পবিত্রতা, অন্তর পাক পবিত্র থাকবে। ইন্নাল্লাহ খাবিরু বিমা ইয়াসনাউন, আর যত মহিলাদের দেখবেন যুবতীদের এদিক ওদিক তাকাবেন তত অন্তর খারাপ হবে, তত বেশি জেনা ব্যবচারের কামনা বাসনা একজনের মধ্যে আসবে। আল্লাহ পাক রব্বুল আলমিন তারা যা করে সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন। তারপরে নারীদেরকে সম্বোধন করে বিশেষভাবে, অথচ মুমিন পুরুষ বললেই তাতে মহিলারাও সামিল হয়ে যায়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সম্বোধন করেছেন, কিন্তু বিশেষভাবে এই বিষয়ে মুসলিম রমণীদেরকে, ইমানদার মহিলাদেরকে নির্দেশ দিচ্ছেন। অকুল্লিল মুমিনাত, হে নবী তুমি বলে দাও মুমিন নারীদেরকে, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিগুলি অবনমিত রাখে। চরিত্র নষ্ট হবে, পদস্খলন ঘটবে, জেনায় লিপ্ত হবে যদি এদিক সেদিক তাকায়। আল্লাহ পাক সেই জন্য বলছেন যে নবী তুমি নারীদেরকে বলো তারা যেন দৃষ্টি নিচে রাখে। ওয়াহফাদনা ফুরুজাহুন্না, আর তাদের লজ্জা স্থানের সুরক্ষা যেন করে। ওয়ালায়ুবদিনা জিনাতাহুন্না, আর নারীদের অতিরিক্ত শরীরে অলংকার রয়েছে। পুরুষদের শরীরে তেমন অলংকার নেই, কিন্তু নারীদের অলংকার রয়েছে। দুই রকম অলংকার, এক সৃষ্টিগত অলংকার, যে নারীদের মাথা থেকে পা পর্যন্ত সব কিছুতে অলংকার সাজ রয়েছে, কাপড় চুপড়ের অলংকার সাজ, এছাড়া গয়নার অলংকার সাজ। তাহলে এ সমস্ত অলংকার নারীদের দেহে আল্লাহ পাক রব্বুল আলমীর রেখেছেন, নারীরা গয়না পরে থাকে। শুধু গয়নাই দেখাবেন এমন কথা না, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তাদের জিন ও তাদের শোভা সৌন্দর্য প্রকাশ করবে না, গয়না শুধু প্রকাশ করবেন না, এমন কথা নয়। বরং শরীরে আকর্ষণ রয়েছে হে নারীরা, সুতরাং তোমার শরীরের কোনো অংশ প্রকাশ করবে না, ইল্লা মা যাহারা মিনহা, তবে যেটা নিজে থেকে প্রকাশ পেয়ে যায়। নিজে থেকে প্রকাশ পায় চেহারা, কি নিজে থেকে প্রকাশ পেয়ে যায়? এত দূর পর্যন্ত হাত নিজে থেকে প্রকাশ পেয়ে যায়, এই হাতটা তো এখান থেকে ঢেকে রাখতে পারতেন। হাঁটু পর্যন্ত কি পা এমনিতে প্রকাশ পেয়ে যায়? চুল কি এমনিতে প্রকাশ পায় না, প্রকাশ করা হয়? করা হয়। আল্লাহ পাক যা নিজে থেকেই প্রকাশ পেয়ে যায় তার অনুমতি দিয়েছেন, অর্থাৎ যেটা ঢেকে রাখা সম্ভব নয়। যেমন রাস্তায় চলার জন্য চক্ষু খুলে রাখতে হবে কমপক্ষে, তাহলে চোখের ওপরে যে ফাটলটা আছে সেই ফাটলটা এত লম্বা হবে না যে চেহারার অনেকটা অংশ দেখা যাচ্ছে, যাতে রাস্তা দেখা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি মহিলারা তারা এক চোখ খুলে চলতেন আর বাকিটা ঘোমটা পরে চলতেন, বড় লম্বা চাদর ঝুলিয়ে, যেমন সূরা আহজাবে তাফসীর কারগণ উল্লেখ করেছেন, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ পাক রব্বুল বলছেন যা নিজে থেকে প্রকাশ পায়, নিজে থেকে প্রকাশ, রাস্তায় চলছিল আর বাতাসে হঠাৎ করে কাপড় উড়ে গিয়ে শরীরের কিছু অংশ প্রকাশ হয়ে গেল, নিজে থেকে প্রকাশ পায় ওপরের কাপড়টা, বোরখা, তবে বোরখাতে এত সৌন্দর্য করবে না যে তাতে এত নকশা করা আছে এমব্রয়ডারি যে তাতে একটা আকর্ষণ সৃষ্টি করছে না। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আল্লাহ পাক বলছেন যে নারীরা যেন ওড়না ব্যবহার করে যাতে মাথা ঢাকা সম্ভব হয়। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন ঝুলিয়ে নেই, লটকিয়ে নেই তাদের ওড়নাগুলিকে, আলা জুয়ুবিহিন্না, তাদের মাথা এবং বক্ষের উপর, মাথার উপর যাতে চুল ঢাকে, তার সাথে সাথে নিজের বক্ষ ঢাকে, শরীর ঢাকবে। একজন মহিলার গোটা শরীরটাই হচ্ছে ঢেকে রাখার বস্তু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, ইন্নাল মারআতা আওরাতুন, নারী জাতি হচ্ছে আবৃত রাখার বস্তু, ঢাকা থাকবে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবউলাতিহিন্না, তাহলে আল্লাহ পাকের যে বিধান যে যা নিজে থেকেই শুধু প্রকাশ পায় ততটুকু প্রকাশ হবে আর শরীরের কোনো অংশ প্রকাশ করবে না, তাহলে কি স্বামীর সামনে, বাপের সামনে, দাদার সামনে, নানার সামনে, ছেলেদের সামনে, আপন ভাইদের সামনে, বৈমাতৃয় বা বৈপিত্রীয় ভাইদের সামনে? আল্লাহ বলছেন হ্যাঁ, কিছু নিকট আত্মীয় পুরুষরা আছে যারা আপনজন, তাদের অসৎ নিয়ত হবে না কোনো মহিলাকে দেখলে, এই জন্য তাদের কাছে শরীরের কিছু অংশ খোলা যেতে পারে, সেগুলি সচরাচর মহিলাদের সামনে খোলা হয়। যতটা মহিলার সামনে মহিলা খুলতে পারে ততটাই আপনজন যারা মাহারাম পুরুষ, শরীয়তের ভাষায় যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, স্বামী অথবা এমন পুরুষ নিকটাত্মীয় যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, এদেরকে মাহারাম বলা হয়। এদের সামনে শরীরের অতটা অংশ খুলতে পারবে মহিলারা যতটা মহিলা মহিলার সামনে খুলতে পারে, যেমন চেহারা, যেমন হাত এখান পর্যন্ত, এরকমই মাথার চুল, মাথার চুল খোলা মহিলা, একজন মহিলা আরেকজন মহিলার সামনে মাথার চুল পর্যন্ত খুলতে পারে। সুতরাং নিজের ছেলে সাবালক ছেলেদের সামনে, বাপের সামনে, দাদার সামনে চুল খুলতে পারে, চেহারার সাথে চুল খুলতে পারে, এই গলা পর্যন্ত খুলতে পারে, কিন্তু বক্ষ, পেট, পিট না, এগুলি খুলবে না, মাহরামের সামনেও খুলবে না, একমাত্র স্বামী। হ্যাঁ, স্বামী ব্যতিক্রম, স্বামীর জন্য মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক হালাল করেছেন। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, হে মানুষ, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ, পোশাক পুরোটাই ব্যবহার করেন। ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, আর তোমরা পুরুষরা তোমাদের স্ত্রীদের জন্য পোশাক স্বরূপ, এই জন্য স্বামীর ক্ষেত্রে একমাত্র। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবউলাতিহিন্না, আর নারীরা তাদের শোভা সৌন্দর্য প্রকাশ করবে না তবে তাদের স্বামীদের জন্য, স্বামীদের জন্য শোভা সৌন্দর্য, আল্লাহ পাকের সৃষ্টিগত শোভা সৌন্দর্য শরীর স্বামীর জন্য, আর শরীরে যেসব কাপড় চোপড় রয়েছে, পোশাক পরিচ্ছদ, অলংকার, তাও স্বামীর জন্য আল্লাহ পাক তা ভোগ করা হালাল করেছেন। আও আবা এহিন্না, অথবা মহিলাদের বাপ দাদাদের সামনে, আবা বলতে বাপ দাদা, দাদার উপরে যত কেউ বেঁচে থাকে, এই রকমই মায়ের পক্ষ থেকে নানা, নানার সামনে শরীরের অতটুকু অংশ খুলতে পারবে যতটা মহিলাদের সামনে খোলা হয়, এরা মাহারাম যত উপরে চলে যাক না কেন। আও আবা এ বউলাতে হিন্না, অথবা তাদের স্বামীদের বাপের সামনে, বাপদের সামনে, স্বামীর বাপ, স্বামীর দাদা, দাদা শ্বশুর, স্বামীর নানা, তাদের সামনে চেহারা, মাথা, চুল, হাতের কিছু অংশ যতটা মহিলাদের সামনে খোলা হয় এতটা খুলতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন আও আবনাইহিন্না, অথবা তাদের ছেলেদের সামনে, সাবালক ছেলেদের সামনে, মা শরীরের অতটা অংশই খুলতে পারবে যতটা মহিলা, মহিলার সামনে খোলা জায়েজ রয়েছে রুচিশীল সমাজে, মুসলিম সমাজে। এমন না যে কোনো এলাকায় যদি মহিলা বেশি খোলা অভ্যাস থাকে, আরে মহিলা মহিলার সামনে পেশাব পায়খানে বসে যায়, বিহার মহিলার চরিত্র, এটা জায়েজ নয়। আল্লাহ পাক রব্বুল বলছেন আও আবনায়ে বউলাতাহিন্না, অথবা তাদের স্বামীদের ছেলেদের সামনে, স্বামীদের ছেলে মানে সৎ ছেলে, এক তো নিজের ছেলে যাকে ছেলে বলা হলো, আর স্বামীদের ছেলে মানে অন্য মা থেকে যেসব ছেলেরা জন্মেছে তারাও মাহারাম। আও ইখওয়ানহিন্না, অথবা তাদের ভাইদের সামনে, ভাইদের সামনেও শরীরের কিছু অংশ যতটুকু জায়েজ খোলা যেতে পারে। আও বানি ইখওয়ানহিন্না, অথবা ভাইদের ছেলেদের সামনে, অর্থাৎ ভ্রাতুষ্পুত্রদের সামনে। আওবানি আখাওয়াতাহিন্না, অথবা তাদের বোনদের ছেলেদের সামনে, ভাগ্নেদের সামনে, সাবালক ভাগ্নে আছে আর খালা, ভাগ্নে মানে হচ্ছে এখানে খালা, খালা শুধু বোনের ছেলেদের সামনে শরীরের অতটুকু অংশ খুলতে পারে। আর আমাদের সমাজে আবার ভাগ্নে বলা হয় আবার ননদের ছেলেদেরকে। হ্যাঁ, মামি ননদের ছেলেদের সামনে শরীরের কোনো অংশই খুলতে পারবে না, কারণ ননদের ছেলে যাদেরকে আমাদের সমাজে ভাগ্নে বলা হয় তারা মাহরাম নয়। এইরকমে চাচির জন্য ভাস্তেরা, ভাতিজারা, তারা মাহরাম নয়, চাচি শরীরের কোনো অংশ ভাতিজেদের সামনে খুলতে পারবে না, মাহরাম নয়। চাচা ইন্তেকাল করলে অথবা তালাক দিয়ে দিলে, মামা ইন্তেকাল করলে, মামা তালাক দিয়ে দিলে, সেসব মহিলাদেরকে বিবাহ করা জায়েজ ভাগ্নের জন্য, ভাতিজার জন্য। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তাফসীরের দিকে ফিরে আসব। কোথায় সময় নষ্ট হচ্ছে, আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে, কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াবী কাজে আমরা অতিবাহিত করছি, কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে, নামাজের মাধ্যমে আমরা 24 ঘন্টার মধ্যে খুব বেশি হলে 1 ঘন্টা আমাদের সময় লাগে, কার জন্য এসেছে আল্লাহর বিধান, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়িয়ে যায় বা নামাজকে গাফিলতি করে। ডক্টর শরীফুল ইসলাম, আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই ইবাদত বান্দিগির মধ্যে চলে আসে। কেন ইবাদত করে দিতে হবে ঈমানের প্রমাণ, আমরা আজ থেকে শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাবো, কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে, করুন মুমিন হওয়ার হক আদায়। দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায় আজ সন্ধ্যা 6টায় বা পুনঃ সম্প্রচার দুপুর 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। Peace TV presents Learning the Wise Way. What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu wa ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah subhanahu wa ta'ala. To implement the convincing Islamic cum educational formula to excel in your career. Dekhun, Career Guidance. কাল রাত 6:30টায় আপন সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়।

পায়ের কিছু অংশ, হাঁটুর নিচ পর্যন্ত, এগুলি তাহলে অসতী মহিলাদের সামনে খুলবে না। যারা কাফেরা, মুশরেকা, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, অথবা মুসলিম সমাজে চরিত্রহীনা বেহায়া বেপর্দা মহিলা, তাদের সামনে তাহলে আল্লাহ পাক রব্বুল শরীরের এই অংশগুলি খুলতে নিষেধ করেছেন। কিন্তু একজন মোমেনা, পরহেজগার, সতী, রমণী কখনো তার স্বামীর সামনে গিয়ে বলবে না যে অমুকের স্ত্রীকে, অমুকের বোনকে, অমুকের মাকে দেখতে এরকম লাগলাম, কখনো বলবে না, কারণ এটা হারাম। যদি এরকম বলে আর কেউ শোনে তাহলে ওই পুরুষ যেন দেখছে অপর মহিলাকে, দেখার গুনাহ, সেও যেন জেনায় লিপ্ত হইল, দেখার জেনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর এরশাদ করেছেন, আওমা মালাকা তাইমানহুন্না, অথবা যারা তাদের অধীনস্থ দাস দাসী, তাহলে দাস দাসীদের সামনে বাড়িতে যা রয়েছে, তাহলে কৃত দাস, কৃত দাসী হইলে তাদের সামনে। তারপর এক শ্রেণীর ওলামারা বলছেন যে কৃত দাসীদের সামনে খুলবে, কিন্তু কৃত দাস পুরুষ না তাদের সামনে খুলবে না বলছেন। আর এমনি বাড়ির যারা চাকর রয়েছে, যেমন চাকর বাড়িতে থাকে, কাজের ছেলে, যুবক, তাদের সামনে পর্দা করা ফরজ, তাদের সামনে শরীরের কোনো অংশ খোলা জায়েজ নাই বাড়ির মহিলাদের জন্য। আল্লাহ পাক বলেছেন, আবিত্তাবে এইনা গাইরে উলিল ইরবাতে মিনার রিজাল, অথবা পুরুষদের মধ্য থেকে ওই সব লোকেরা যারা বাড়িতে ঘোরাফেরা করে এবং তাদের কোনো যৌন কামনা নেই। মানে হিজড়ের সামনে মহিলা চেহারা খুলতে পারে, শরীরের যতটুকু খোলা যায় খুলতে পারে, কারণ তাদের মধ্যে আকর্ষণ নেই। যদি তারা অসৎ না হয়, আবার কোথাও গিয়ে বর্ণনা না করে, অমুকের স্ত্রীকে এরকম দেখলাম, অমুকের বোনকে এরকম দেখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকমই যদি কেউ থাকে যার মধ্যে যৌন চাহিদা নেই, তাহলে আকর্ষণ নেই, ফিতনার আশঙ্কা নেই, তার সামনে শরীরে কিছু অংশ মহিলারা খুলতে পারবে। এইরকম অতি বৃদ্ধ গ্রামেরই লোক, অপর পুরুষ কিন্তু 80-90 বছর বয়স, বেশি বৃদ্ধ হয়ে গেছে, তাদের মধ্যে যৌন চাহিদা নেই, তাদের সামনে তাহলে মহিলারা চেহারা প্রয়োজন খুলতে পারে, হাত হয়তো কিছুটা খুলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, আবিত্তিফিলিল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, অথবা ওই সব নাবালক ছেলে যারা এখনো নারীদের গোপন স্থান সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, তাহলে তাদের সামনে চেহারা খুলে, তাহলে 10 বছর পর্যন্ত চলতে, কারণ 10 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা পৃথক করতে বলেছেন বাড়িতে প্রত্যেকটি ছেলে মেয়ের, 10 বছরে চাপ সৃষ্টি করে নামাজ পড়াইতে বলেছেন, 10 বছরের ছেলে পর্যন্ত বাড়িতে ঢুকবে বা মহিলারা তাদের সামনে চেহারা, মাথা, চুল অথবা হাতের কিছু অংশ খুলতে পারে, 12 বছর 14 বছর 18 বছরের ছেলে গ্রামের তাদের সামনে খুলবে না। আল্লাহ পাক তারপরে বলছেন যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো প্রকাশ করবে না, এমন কি এমন ভাবে চলাফেরা করবে না যাতে ভিতরের অলংকার সম্পর্কে বোঝা যায়, চুড়ি পরে আছে দেখা যাচ্ছে, পায়ে কিছু পরে আছে দেখা যাচ্ছে, কঙ্কন পরে আছে দেখা যাচ্ছে, মালা পরে আছে, এখানে কাপড় উপরে ঝুলিয়ে রেখেছে বোরকার উপর অথবা সালোয়ার কামিজ ঝুলিয়ে রেখেছে দেখা যাচ্ছে, অথবা এমন অলংকার পরে আছে ঢাকায় আছে কিন্তু হাঁটে তখন বাজে, পায়ের যে অলংকার তাতে বাজনা থাকে, ঝনঝন করে বাজে, তাই না, জায়েজ নয়। এইরকমই উঁচা হিল বিশিষ্ট জুতো স্যান্ডেল খট খট খট খট করে চলছে, আশেপাশের লোকের বুঝতে পারছে কোনো মহিলাই যাচ্ছে, জায়েজ নয়। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, তারা এমন ভাবে পায়ের আঘাত করবে না মাটিতে, যাতে তাদের যে লুকায়িত শোভা সৌন্দর্য রয়েছে, অলংকার রয়েছে, সেগুলি জানা না যায়। আল্লাহ পাক ইরশাদ করেছেন তারপরে যে দেখো এখনো তওবার দরজা খুলে আছে, বেহায়া বেপর্দা হয়েছে, তোমার বাড়িতে পর্দা কায়েম করেনি, তোমার স্ত্রী পর্দা করেনি, তোমার মা বোনদের পর্দা করাওনি, এখনো সুযোগ আছে তোমাদের সংশোধনের। ওয়াতুবু ইলাল্লাহি জামিয়ান, তোমরা সকলেই তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিন মুসলিমরা, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা পরিত্রাণ পাও। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, চরিত্র গঠনের জন্য আরেকটা সুব্যবস্থা হচ্ছে যে তোমাদের সমাজে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করো, নিজেরা বিবাহ করো, যুবক যুবতী, তোমার বাড়িতে যুবতী আছে তাড়াতাড়ি বিবাহ দাও, ভালো ছেলে পেলে, এমন না যে অনেক পয়সাওয়ালা ছেলে হইতে হবে, চাকরিওয়ালা ছেলে হইতে হবে, না, ছেলে পেয়েছো ভালো ছেলে মানে ইমানদার ধার্মিক ছেলে, চরিত্রবান ছেলে বিয়ে দাও, আল্লাহ রিজিকে বরকত দেবেন। আর যারা তোমাদের সমাজের অভাবী, দুর্গত, বিবাহ করতে পারে না, তাদের বিবাহের জন্য সাহায্য করো। আল্লাহ পাক রহমান বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম আস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমায়িকুম, হে মানুষরা তোমরা বিবাহ করিয়ে দাও। এতে বোঝা যাচ্ছে যে মহিলারা, যুবতীরা নিজেই বিবাহ বসতে পারে না, নিজেই গেল কোর্ট ম্যারেজ করে নিল, প্রেম করলো আর তারপরে বেরিয়ে চলে গেল বাড়ি থেকে, বিবাহ করে নিল, জায়েজ নাই। নিজেই সিদ্ধান্ত নিল আমি ওখানেই বিবাহ করবো, আর নিজে থেকে বিবাহ করলো, আর পিছনে ওলি অভিভাবককে কিছুই বললো না, না, ওলির সম্মতি অবশ্যই লাগবে, অভিভাবক ছাড়া বিবাহ হয় না, এই জন্য আল্লাহ বলেছেন ওয়ানকে তোমরা বিবাহ পড়িয়ে দাও, বিবাহ করিয়ে দাও। আল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত বা অবিবাহিতায় রয়েছে, বিবাহ করতে যারা পারেনি। ওয়াসালেহিন মিন ইবাদিকুম, আর তোমাদের দাস দাসীদের মধ্য থেকে যারা সৎ, যারা ইমানদার, যারা গুনাহ থেকে বাঁচতে চায়, চরিত্র ভালো কিন্তু বিবাহ করতে পারছে না, যেহেতু দাস অথবা দাসী, বিবাহ করে দাও তাদের। ওয়া ইমায়াকুম, তোমাদের দাসী, দাস হোক আর দাসী হোক, তাদের বিবাহ করিয়ে দাও। আল্লাহ পাক বলছেন যে বিবাহ শাদী করিয়ে দাও, চিন্তা করিও না কি খাবো না খাবো, কি খাবে না খাবে। ইয়া কোনো ফোকারা, তারা যদি অভাবী হয়, ইগনিহুমুল্লাহ মিন ফাযলি, তাদেরকে আল্লাহ পাক তার অনুগ্রহ দিয়ে সচ্ছল করে দেবেন, আল্লাহ পাক বরকত দেবেন, বিবাহ তো বরকত রয়েছে। আল্লাহ ওয়াসিউন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর দানকারী, এটা হতে পারে। ওয়াসিউন মানে তার জ্ঞান পরিব্যাপ্ত, আলিমুন তিনি সবকিছুই জানেন। সুতরাং তুমি জানো না যে আমি বিবাহ করলে অভাব মুক্ত হবো, আল্লাহ জানেন, বিবাহ করে এতে তোমার কল্যাণ রয়েছে। বিবাহ করার পরে দেখা যায় যে মানুষ বাঁচাবার চেষ্টা করে, কর্মঠ হয়, মেহনত করে, পরিশ্রম করে, তার আগে এক পয়সা বাঁচত না, বিনা বিবাহ ছিল, পয়সা এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, ইনকাম হচ্ছে, থাকে না, বন্ধু বান্ধবী খেয়ে দিয়ে শেষ করে দিচ্ছে। বিবাহ করেন না, চিন্তাশীল হবেন, দায়িত্ব পড়েছে। সুতরাং বিবাহ করলে এতে বরকত নেমে আসবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আর আল্লাহ পাক আমাদের যুবকদেরকে তাড়াতাড়ি বিবাহ করার তৌফিক দান করেন, আমাদের সমাজের যারা অভিভাবক তাদেরকে যুবতীদের তাড়াতাড়ি বিয়ে করাবার তৌফিক যেন দান করেন, পাপ মুক্ত সমাজ গঠনের তৌফিক যেন দান করেন। ওসল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আরাফতুল্লাহা রাব্বি তাশরাকা আন-নূরু বিকলবি মালা আল-বিশরু হায়াতি মুল আদা আল্লাহু দারবি ইয়া লাসাদি ওয়া হানাই ইয়া লাফাউজি ওয়া আলাই লা ইয়াতিবুল আইশু ইল্লা في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي أشرق النور السلام عليكم ورحمة الله وبركاته আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভি, আপনারা দেখছেন পিএস টিভি বাংলা। জাকিরের আন্তরিক বার্তা, পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম। রিডার্স ডাইজেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল, সময়টা ছিল 1993 সাল, আর প্লেনট্রুথ ম্যাগাজিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি 1994। এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে প্রকাশ করে 50 বছরের ব্যবধানে 1934 থেকে 1984 পর্যন্ত। যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, এক নম্বর অবস্থানে আছে, সেটা ইসলাম। ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে 235%, খ্রিস্টান ধর্ম কেবল 47%। কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল 1934 সাল থেকে 1984 সালের মধ্যে, যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কোন তরবারি ব্যবহার হয়েছিল? সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। ইউরোপে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। কোন তরবারি হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? কোন তরবারি? এটা ইসলামের তরবারি, এটা শান্তির তরবারি। এই তরবারি সত্য এবং জ্ঞানের, যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান। পিএস টিভি বাংলা, মানবতার সমাধান।